দীর্ঘ 30 দিন শ্যাম সাধনা করেও উদাসী মমিন কেঁদে ফিরেছে বারেবার। ব্যাকুল মনে তার আকুল ফরিয়াদ, প্রভু শ্যামের বিনিময়ে আমি কিছুই চাই না, চাই শুধু গুনাহ মাফ। হে রহিম, তুমি আমার উপরে করো রহমাত, দান করো আমার জন্য অতুলনীয় জান্নাত। ফুরিয়ে এলো রমজানের ওই মুবারক মাস, আজ বাদে কালি তবু মন করে উদাস, মন করে উদাস। ফুরিয়ে এলো রমজানের ওই মুবারক মাস, আজ বাদে কালি তবু মন করে উদাস, মন করে উদাস। রোজা রেখেছিলি হে ইমানদার মুমিন, দুনিয়াদারি ভুলেছিলি রোজার 30 দিন, দুনিয়াদারি ভুলেছিলি রোজার 30 দিন। তরক করেছিলি তোরা কে কে ভোগ বিলাস, কে কে ভোগ বিলাস। ফুরিয়ে এলো রমজানের ওই মুবারক মাস, আজ বাদে কালি তবু মন করে উদাস, মন করে উদাস। ফুরিয়ে এলো রমজানের ওই মুবারক মাস, আজ বাদে কালি তবু মন করে উদাস, মন করে উদাস। সারা বছর গুনাহ যত করেছিলি জমা, রোজা রেখে আল্লাহর কাছে পেলি সব ক্ষমা, রোজা রেখে আল্লাহর কাছে পেলি সব ক্ষমা। ফেরেশতারা সালাম দিয়ে বলেছে শাব্বাস, বলেছে শাব্বাস। ফুরিয়ে এলো রমজানের ওই মুবারক মাস, আজ বাদে কালি তবু মন করে উদাস, মন করে উদাস। ফুরিয়ে এলো রমজানের ওই মুবারক মাস, আজ বাদে কালি তবু মন করে উদাস, মন করে উদাস, মন করে উদাস।